بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমাদের সৌদি আরব রিয়াদ থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন একটি, যে তিনি জানতে চেয়েছেন যে নামাজের মধ্যে হাতটি কোথায় বাঁধবেন। কেউ বলেন পেটে, কেউ বলেন নাভির নিচে, কেউ বলেন বুকের ওপর, কোনটা সহি? এবং সহি হাদিস থেকে তিনি জানতে চেয়েছেন। জি সম্মানিত ভাই, নামাজ একটি এমন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে করিয়ে দেখিয়েছেন, এবং তিনি নামাজ পড়িয়েছেন, সাহাবায়ে কেরাম তার পেছনে নামাজ পড়েছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কিভাবে হাত বেঁধেছেন সেটা স্পষ্টভাবে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এবং আমাদের সমাজে দেখা যায় কেউ কেউ নাভির নিচে হাত বাঁধেন, কেউ বুকের ওপর বাঁধেন, কেউ পেটের ওপর বাঁধেন, কোনটা সহি এটা অবশ্যই জানা দরকার। যে আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যে তিনি হাত রোসাগের ওপরে রেখেছিলেন, বুকের ওপর বেঁধেছিলেন, এবং জেরা মানে এক হাত আর এক হাতের উপর গজ হিসাবে, হ্যাঁ, আপনি এভাবেও রেখেছিলেন, তার প্রমাণ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যেমন সহি বোখারিতে একটা অধ্যায় রয়েছে, সহি বোখারিতে একটা অধ্যায় রয়েছে যে নামাজে কিভাবে আপনাকে হাত বাঁধতে হবে, এই ব্যাপারে সহিহ বুখারীতে একটা অধ্যায় রয়েছে। কি অধ্যায়? যে তিনি সেখানে যে অধ্যায়ের মধ্যে যে হাদিসটি নিয়ে এসেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কানা আন-নাস ইয়ামুরুনা আন ইয়াদা আর-রাজুল ইয়াদাহু আল-ইয়ুমনা আলা দিরাঈহি আল-ইউসরা ফি সলাত। হ্যাঁ, সহিহ বুখারীতে এইভাবে হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান আন-নাস ইউমারুন, মানুষদেরকে আদেশ করা হতো, আন ইয়াদা আর-রাজুল ইয়াদাহু আল-ইয়ুমনা আলা দিরাঈহি আল-ইউসরা, মানুষ যাতে তার ডান হাতের বাহুটা বাম হাতের বাহুর উপরে ফি সলাত নামাজের মধ্যে রাখে। অর্থাৎ এই নামাজের মধ্যে বাহু যখন আপনি বাহুর উপর বাহু, অর্থাৎ একটি হাত আপনি সোজা করে এক বাহুর উপর আর এক বাহুর উপরে দিলে অবশ্যই আপনার এটা ডান হাতের ওপর বাম হাত হয়ে যাবে, এবং এটাকে জেরা বলা হয়। ওই কোন করিবান মিনাল ওয়াজ্ই আলা সদর, এবং এটা আপনার সেটা বুকের খুবই কাছাকাছি হয়ে যাবে। আর এই মতকে মোহাম্মদ বিন শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, যেটা আশরাহুল মুমতের তৃতীয় খণ্ডর 46 পৃষ্ঠার মধ্যে আপনি এটা দেখতে পারবেন। এবং এ ব্যাপারে আরো একটি হাদিস রয়েছে যেটা মুরসাল সনদে, অর্থাৎ যেখানে আবু দাউদের যে হাদিসটি বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তখন তিনি কি করতেন, যে তাউস থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সদরিহি ওয়া হুয়া ফিস সালাত, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাত